বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া করো গরিবের দেখবে জীবন আলো করে ফুটবে শিশুর হাসি। ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার। জীবনেতে থাকে সুখ যদি থাকে সন্তান, শিশুদের কোলাহলে ভরে যায় মন প্রাণ। ও জীবনেতে থাকে সুখ যদি থাকে সন্তান, শিশুদের কোলাহলে ভরে যায় মন প্রাণ। আজে অন্তরে সেই আশা বারে বারে হয় একাকার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার। মানুষ কোনদিন ভাবেনি নিজের কথা, অপরের সুখ দেখে যে বলে মনের ব্যথা। পৃথিবীতে সব খুশি এনে দিতে হৃদয়ে আবার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া করো গরিবের দেখবে জীবন আলো করে ফুটবে শিশুর হাসি। ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার, ও দয়াল তুমি সুখে রাখো জগ সংসার, ও দয়াল তুমি।